বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আফালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানযুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম দাম্মারাল্লাহু আলাইহিম ওয়া লিল কাফিরিনা আমসালুহা যালিকা বিআন্নাল্লাহ মাওলাল লাযিনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের অভিভাবক আর কাফেরের কোনো অভিভাবক নেই। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বড় বন্ধু। আজকে আমাদের তাফসীর হবে সূরা মুহাম্মদের আয়াত নম্বর 10 থেকে। আল্লাহ পাক এতে মানব জাতিকে পৃথিবীতে চিন্তাশীল হয়ে ভ্রমণ করতে বলেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, আফালাম ইয়াসিরু ফিল আরদ, তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না? ফায়ানযুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, সুতরাং তারা দেখতো যে যারা তাদের পূর্বে চলে গেছে তাদের পরিণাম কি হয়েছে। তাদের পূর্বে যেসব অবাধ্য লোকেরা, কাফের গোষ্ঠীরা পৃথিবী থেকে চলে গেছে, ধ্বংসপ্রাপ্ত হয়েছে, আল্লাহ পাকের আজাব গজব তাদের উপর নেমে এসেছে। বিভিন্ন সম্প্রদায় আরবের চারিদিকে এই সম্প্রদায় ছড়িয়ে ছিটি ছিল। আদ সম্প্রদায়কে আল্লাহ ধ্বংস করেছেন, সামুদ সম্প্রদায়কে আল্লাহ ধ্বংস করেছেন, লুত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন, ফেরাউনের অনুসারীদেরকে আল্লাহ ধ্বংস করেছেন, আবরাহাকে আল্লাহ পাক ধ্বংস করেছেন। এসব কি চিন্তাশীল হয়ে একটু ফিরে না? আর এসব কোনো মিথ্যা ঘটনা নয়, কি জন্য ধ্বংস হয়েছে তাও এসব ঘটনা তাদের নলেজে আছে। আল্লাহ পাক বলছেন, দম্মার আল্লাহ আলিহিম, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। ওয়ালিল কাফেরিন আমসা লোহা, এটা শুধু বিগত জাতিগুলিকে শুধু ধ্বংস করেছেন এমন কথা না, প্রত্যেক কাফের জন্য কিয়ামত পর্যন্ত অনুরূপ রয়েছে, এই রকমই শাস্তি রয়েছে। মহান আল্লাহ তারপরে ইরশাদ করেছেন, যালিকে বিআন্নাল্লাহ মাওলাল্লাযিনা আমানু, কাফেরকে আল্লাহ কেন ধ্বংস করেছেন? এই জন্য আল্লাহ ধ্বংস করেছেন যে বিআন্নাল্লাহ মাওলাল্লাযিনা আমানু, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের বিশ্বাসীদের বন্ধু, বিশ্বাসীদের অভিভাবক। মাওলা মানে হচ্ছে অভিভাবক, পৃষ্ঠপোষক, বন্ধু, ওয়ালি শব্দ থেকে। ওয়া আন্নাল কাফেরিনা লা মাওলা লাহুম, আর নিঃসন্দেহে কাফেরদের কোনো অভিভাবক নেই, কাফেরদের কোনো পৃষ্ঠপোষক নেই যে তাদের সাপোর্ট করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের সাহায্য করে থাকেন। ইন্নাল্লাহ ইউদখিলুল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন দাখিল করবেন ওই সব লোকদেরকে জান্নাতে, যেসব লোকেরা ঈমান নিয়ে এসেছে, বিশ্বাস করেছে, ওয়া আমিলুস সালিহাত, আর ভালো কাজগুলি করেছে, সৎকর্মশীল হয়েছে, জান্নাত, এমন বাগানসমূহে দাখিল করবেন, এমন জান্নাতগুলিতে আল্লাহ পাক প্রবিষ্ট করবেন, তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিম্নদেশ হয়ে নহর প্রবাহিত রয়েছে। আল্লাহ পাক আনহার বলেছেন, অর্থাৎ বহু নহর রয়েছে। ওয়াল্লাযিনা কাফারু, আর যারা কাফির অস্বীকার করেছে, ইয়াতামাত্তাউন, তারা পৃথিবীতে ভোগবিলাস করে, তাদের কাছে বৈধ অবৈধ বলে কিছু নাই, তাদের কাছে নাই অন্যায় বলে কিছু নেই, তাদের কাছে করণীয় বর্জনীয় বলে কিছু নাই, যদি কিছু বর্জন করে খেয়াল খুশি, যেটা তাকে ভালো লাগে না সেটাই করে না, আর যা ভালো লাগে হারাম হইলেও করে, শুকরের গোস্ত হইলেও খেতে অসুবিধা, প্রধান খাদ্য হয়ে পড়ে। আল্লাহ পাক বলছে যে এরা ভোগ বিলাস করে, ওয়া কুলুনা কামা তাকুলুল আনাম, এবং এরা ভক্ষণ করে জীবজন্তুর মতো, জীবজন্তু যেমন ভক্ষণ করে তেমনই এরা ভক্ষণ করে, ওয়ান নারু মাসওয়াল্লাহুম, আর এদের বাসস্থান হচ্ছে জাহান্নামে। আল্লাহ পাক অবিশ্বাসীদেরকে, কাফের অবাধ্যদেরকে চতুষ্পদ জন্তুর সাথে তুলনা করলেন, জীব জন্তুর সাথে আল্লাহ পাক তুলনা করলেন। কেন? জীব জন্তুর দুটি চিন্তা, জীব জন্তুর দুটি ছাড়া তৃতীয় কোনো চিন্তা নেই, একটা হচ্ছে পেট খিদার নিবারণ করতে হবে, আর একটা হচ্ছে যৌন ক্ষুধা, আর একটা হচ্ছে যৌন চাহিদা, এই দুটো পুরা করতে হবে। আর যারা আল্লাহ বিশ্বাসী নয়, পরকালে বিশ্বাসী নয়, জবাব দিতে হবে, এইরকমের কোনো ধ্যান ধারণা নেই, হাজির হইতে হবে একদিন, আসামি হইতে হবে, এইরকম কোনো ধ্যান ধারণা বিশ্বাস নেই, তারা ওই রকমই, তাদের পৃথিবীতে সকাল হলে পেটের চিন্তা, নিজে কি খাবো, ছেলে মেয়ে কি খাবে, পরিবার কি খাবে, বাপ মা কি খাবে, খুব বেশি এতটা চিন্তা, ভোগবিলাস, আর যৌন চাহিদা রয়েছে, সেটা দূর করে যেভাবে হোক না কেন, বিয়ে করারই বা কি প্রয়োজন, আর বিয়ে করলেও তার সাথে শুধু সীমিত থাকার কি প্রয়োজন, যার সাথে মন মিলল অসুবিধা নেই। আল্লাহ পাক তারপর ইরশাদ করছেন, বিশেষ করে মক্কার মুশরিকদেরকে উপদেশ দেওয়ার জন্য, ওয়া কাইয়্যিম মিন ক্বারিয়াতিন হিয়া আশাদ্দু কুওয়াতাম মিন ক্বারিয়াতিকা আল্লাতী আখরাজাতকা আহলাকনাহুম ফালা নাসিরা লাহুম, এতে যেমন মক্কার কাফেরদেরকে সতর্ক বাণী দেওয়া হয়েছে, তেমনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়া হয়েছে। আল্লাহ পাক বলছেন যে ওয়াকাইয়্যিম মিন ক্বরিয়া, বহু জনপদ এইরকম ছিল, হে আশাদ্দু কুওয়াতাম মিন ক্বরিয়াতিকা, হে নবী মুহাম্মদ তোমার যে জনপদ মক্কা, তোমার বস্তি যে মক্কা ছিল, তার চাইতে বেশি সেখানকার লোকেরা শক্তিশালী ছিল। যে জনপদ থেকে আল্লাতি আখরাজাতকা, তোমাকে এরা নির্বাসিত করেছে, বের করে দিয়েছে, আহলাক নাহুম, ওই সব জাতি এত শক্তিশালী ছিল, তারপরে তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি, ফালা নাসেরা লাহুম, তখন তাদের সাহায্য করার কেউ হয়নি, তাদের কেউ মদদ করার মতো কেউ হয়নি। মহান আল্লাহ ইরশাদ করছেন, আফামান কানা আলা বাইয়্যিনাতিন মির রাব্বিহি কামান যুয়্যিনাল্লাহু সুউ আমালিহি ওয়াত্তাবা'উহু আহুম। আল্লাহ পাক বলছেন যে সৎ লোক আর অসৎ লোক সমান হইতে পারে, কখনো সমান হইতে পারে না। এই বিষয়টিকে বহু আয়াতে আল্লাহ পাক উল্লেখ করেছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, জাহান্নামের অধিবাসী আর জান্নাতের অধিবাসী সমান হইতে পারে? কুল হাল ইয়াস্তাবি আল্লাযিনা ইয়ালামুন ওয়াল লাযিনা লা ইয়ালামুন, যারা জ্ঞানী আর যারা জ্ঞান রাখে না, আল্লাহ পরকাল সম্পর্কে জ্ঞান রাখে, বিশ্বাস করে, আর যারা জ্ঞান রাখে না, দুটো কি সমান হইতে পারে? আলো অন্ধকার কি সমান হইতে পারে? আল্লাহ কোরআনে এখানে বলেছেন, ছায়া আর রৌদ্র কি সমান হইতে পারে? মহান আল্লাহ এখানে বলছেন, আফামান কানা আলা বাইয়্যিনাতিন মির রাব্বিহি, আচ্ছা বলো তো যেই ব্যক্তি তার প্রতিপালকের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল প্রমাণের উপর প্রতিষ্ঠিত, আল্লাহর দলিল প্রমাণ যা রয়েছে আল্লাহর বিধানে কোরআন ও হাদিসে সেই মোতাবেক জীবন গড়ে, এই ব্যক্তি কি কামান যুয়্যিনা লাহু সুউ আমালিহি, ওই লোকের মতো হইতে পারে যেই ব্যক্তির জন্য তার মন্দ কাজগুলিকে, পাপের কাজগুলিকে সুশোভিত করে পেশ করা হয়েছে, শয়তান সাজিয়ে সাজিয়ে পেশ করেছে, যে যা ইচ্ছা তাই খা, যা ইচ্ছা তাই বল, যা ইচ্ছা তাই দেখ, যা ইচ্ছা তাই কর, সুদ খা, ঘুষ খা, ব্যভিচার কর, যেটা মনে লাগছে সেটাই কর, সাজিয়ে সাজিয়ে শয়তানে পেশ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর আয়াতে জান্নাতের নহর সমূহের কথা উল্লেখ করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, মাসালুল জান্নাতি আল্লাতি ওয়াইদাল মুত্তাকুন, সেই জান্নাতের উপমা যেই জান্নাতের ওয়াদা প্রতিশ্রুতি করা হয়েছে আল্লাহ ভীরুদের সাথে। আল্লাহ পাক জান্নাতের ওয়াদা তাহলে শুধু মুসলিমের সাথে করেননি, শুধু মুসলিম অর্থাৎ জন্মসূত্রে মুসলিম, আকীদার পরোয়াই নেই, এবাদত ফরজ ওয়াজিবই নেই, আখলাক চরিত্র গঠন নেই, হালাল হারাম জায়েজ নাজায়েজ বলে কিছু নাই, বৈধ অবৈধ মেনে চলতে হবে এইরকম জীবন নাই, তাহলে তাদের জন্য জান্নাত না। মুত্তাকি যারা গুনাহ থেকে বেঁচে থাকে, আকীদার ক্ষেত্রে গুনাহ করে, ভ্রান্ত আকীদা, ভ্রান্ত বিশ্বাস, শিরকি বিদাতি বিশ্বাস রাখে না, এবাদতে ঘাটতি করে না, আর এবাদতে বাড়াইও না, বাড়ালে বিদাত হবে, যেমন ঘাটতি করলে, যেমন তার ফরজ ওয়াজিবে ঘাটতি হইলে আল্লাহর সামনে জবাবদেহি করতে হবে, তেমন বাড়ালে আল্লাহ রসুলের আগে বেড়ে যাওয়া হবে, বিদাত হবে, আর আখলাক চরিত্র গঠন করি যেইভাবে আল্লাহ পাক গঠন করতে বলেছেন, এরা হচ্ছে মুত্তাকিন, আল্লাহ ভীরু। আল্লাহ ভীরুদের সাথে জান্নাতের ওয়াদা করা হয়েছে, ফিহা আনহারুন, তাতে বেশ কিছু নহর রয়েছে, মিম্মা ইন গাইরি আসেন, এমন পানির যা হচ্ছে নির্মল, যাতে কোনো রকমের দুর্গন্ধ নেই, ময়লা আবর্জনা নেই, আনহার আল্লাহ বলেছেন, তাহলে পানির একটা নহর না, আনহার বহু নহর রয়েছে পানির, আল্লাহ পাক বলছেন, নাহার মানে নদী, নদ নদী, আর আনহার আল্লাহ বলেছেন পানির বেশ কিছু নহর নদ নদী রয়েছে জান্নাতে, ও আনহারু মিন লাবানিন লাম ইয়াতাগাইয়া তাআমুহু, আর বেশ কিছু নদী রয়েছে দুধের, এমন দুধের, লাম ইয়াতাগাইয়ার তাআমুহু, যার স্বাদ পরিবর্তন হয়নি, তার স্বাদ খারাপ হয়নি, ও আনহারু মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন, আর বেশ কিছু নহর রয়েছে, অনেক নদী রয়েছে, মিন খামরিন মদের, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে মদ দেবেন, আল্লাহ পাক একটি বড় নিয়ামত হিসাবে, যেই মদে মাতলামিও হবে না আর কোনো রকমের শারীরিক ক্ষতিও হবে না, আল্লাহ পাকের বড় নিয়ামত। আর দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই মদকে হারাম করে যেই মদে মাতলামি আসে, যেই মদ হচ্ছে উম্মুল খাবায়, সমস্ত পাপের মূল, মদ খেয়ে নিয়ে যে কোনো পাপ হইতে পারে, শিরকও তার দ্বারা হইতে পারে, কারণ হুঁশ জ্ঞান রাখে না, আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করে দিতে পারে, কুফুরি কথা হইতে পারে, নাস্তিকতার কথা হইতে পারে, তার দ্বারা খুনও হয়ে যেতে পারে, তার দ্বারা জেনা ব্যভিচার হইতে পারে, এই জন্য মদকে, খামরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উম্মুল খাবায়, সমস্ত নোংরা কাজ কথার জড় বা শিকড় বলা হয়েছে। ও আনহারু মিন খামরিন, এমন মদের বেশ কিছু নহর হবে, লাযযাতিন লিশ-শারিবিন, যা পানকারীদের জন্য বড়ই সুস্বাদু হবে, ও আনহারু মিন আসালিন মুসাফফা, আর অনেক নহর হবে, নদী হবে, মিন আসাল মধুর, এমন মধুর মুসাফফা যা পরিশোধিত, ওয়ালাহু ফিহা মিন কুল্লি সামারাত, আর এই জান্নাতে তাদের জন্য নানা রকমের ফলমূল থাকবে, মিন কুল্লি সামারাত, যত প্রকারের ফল হইতে পারে, আল্লাহ বলছেন, ওয়া মাগফিরাতু মির রাব্বিহিম, আর তাদের প্রতিপালক পক্ষ থেকে মার্জনার ঘোষণা হবে, আল্লাহ ঘোষণা করে দেবেন যে তোমাদেরকে মাফ করে দিয়েছে, কোনোদিন আর তোমাদের পকড়াও হবে না, কোনো চিন্তা আর থাকবে না। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে যে ঘোষণা করবেন যে আমি চিরকালের জন্য তোমাদের সন্তুষ্ট হয়ে গেলাম, ওহিল্লু আলাইকুম রিজওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদহু আবাদা, এরপরে কখনো অসন্তুষ্ট হব না তোমাদের। আল্লাহ পাক বলছেন যে কামান হুয়া খালেদুন ফিন্নার, এই জান্নাতি লোকেরা জান্নাতের নিয়ামত ভোগ করবে, ওরা কি ওই লোকের মতো হয় যে চিরকাল জাহান্নামে থাকবে? কখনো না। অসুকু মান হামিমা, এই জাহান্নামীদেরকে পান করানো হবে উত্তপ্ত গরম ফুটন্ত পানি। ফাকাত্তা আমাহুম, সুতরাং সেই গরম পানি পান করে তাদের নাড়ি ভড়ি ছিন্ন ভিন্ন হয়ে যাবে। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে আবার ফিরে আসি। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের তাফসিরের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুহাম্মাদের আয়াত নম্বর 16 তে ইরশাদ করেছেন, আমিনহুম মাইয়াস্তামিউ ইলাইক হাত্তা ইযা খারাজু মিন ইনদি ক্বালু লিল্লাযিনা উতুল ইলমা মাযা ক্বালা আনিফা উলাইকা আল্লাযিনা তাবা আল্লাহু আলা কুলুবিহিম ওয়াত্তাবাউ আহওয়াহুম। আল্লাহ পাক এখানে মুনাফিকদের এক দলের কথা উল্লেখ করেছেন, আর এই মুনাফিকরা জন্ম নিয়েছিল মদিনার জীবনে। মদিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবাই কেরামরা ধীরে ধীরে যখন শক্তিশালী হলেন, মুসলিম সমাজ যদি শক্তিশালী থাকে সেখানে কপট মুনাফিক জন্মায়, যারা আল্লাহ পরকালে হয়তো বিশ্বাস রাখে না কিন্তু মুসলিমদের কাছ থেকে লাভবান হওয়ার জন্য ইসলামের কথা প্রকাশ করে থাকে যে আমরাও মুমিন মুসলিম। তো এই মুনাফিকদের এক দলের কথা আল্লাহ পাক বলছেন, আমিনহুম মাইয়াস্তামিউ ইলাইক, হে নবী তাদের মধ্য থেকে এক দল রয়েছে যারা তোমার কথা শোনে, তোমার কথা শোনে তোমার মজলিসে। হাত্তা ইযা খারাজু মিন ইনদিক, এমনকি তোমার নিকট থেকে যখন তারা বেরিয়ে পড়ে, ক্বালু লিল্লাযিনা উতুল ইলমা, তখন তারা বলে ওই সব লোকদেরকে যাদেরকে সত্যিকার জ্ঞান দেওয়া হয়েছে, অর্থাৎ যারা সত্যিকার অন্তর থেকে বিশ্বাস করে ঈমান নিয়ে এসেছে, সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদেরকে বলে মাযা ক্বালা আনিফা, এক্ষুনি এই লোক কি বললো, এই ভাষাটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যদি বলা হয় তো বিয়াদুবি। আর মুনাফিকরা এইরকমই বেয়াদবি করত, যদি সত্যিকার সে মুসলিম হইতো, বিশ্বাসী হইতো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অন্তরে থাকতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রদ্ধা থাকতো, তাহলে ভুলে গেলেও যদি হয়তো শুনেছে কথাটা আর ভুলে গেছে, তাহলে বলতো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, রাসূলুল্লাহ কি বললেন, এইরকম বলতো। কিন্তু না, কি বলছে মাযা ক্বালে আনিফা, এই লোক একটু আগে কি বললো, আল্লাহ পাক বলছেন উলাইকাল লাযিনা তাবা আল্লাহু আলা কুলুবিহিম, এরাই তো ওই সব লোক যাদের অন্তরে আল্লাহ পাক মোহর লাগিয়ে দিয়েছেন, যাদের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন মোহর লাগিয়ে দিয়েছেন। ওয়াত্তাবাউ আহওয়াহুম, তারা তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করে। আল্লাহ পাক তারপরে মুমিন সৎকর্মশীলদের কথা উল্লেখ করতে গিয়ে বলছেন, ওয়াল লাযিনা হাতাদাউ যাদাহুম হুদা, আর যারা সঠিক পথ প্রাপ্ত হয়, যারা সঠিক পথে চলার চেষ্টা করে, যাদাহুম হুদা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হিদায়তকে, তাদের সঠিক পথে চলাকে আরো বৃদ্ধি করে দেন। এটা স্পষ্ট কথা যে যারা দীন ইসলামের উপর চলার চেষ্টা করবে এবং এই পথে মেহনত করবে, আল্লাহ পাক তাদের আমলে বরকত দেবেন এবং তাদের কি আল্লাহ পাক রব্বুল আলামিন অগ্রগামী করবেন এবং নেকিকে ডেকে নিয়ে আসে। যখন আপনি নেকির কাজ করবেন, ভালো কাজ করবেন, তো আরো ভালো কাজে অংশ নেবেন ধীরে ধীরে আপনি। আল্লাহ পাক ইরশাদ করেছেন যে যারা হেদায়েত প্রাপ্ত, সঠিক পথ প্রাপ্ত, যা আদাম হোদান, আল্লাহ পাক তাদের হেদায়েতকে আরো বৃদ্ধি করে দেন, ওয়া আতাহুম তাকওয়াহুম, এবং তাদেরকে আল্লাহ পাক আল্লাহ ভীরুতা দান করেন, তাদেরকে পাপ মুক্ত জীবন দান করেন, ধীরে ধীরে পাপ তাদের জীবন থেকে সরে পড়ে। ফাহালিয়ানযুরুনা ইল্লা সাআআনতা আতিয়াহুম বাগতাতান ফাকাদ জা আশরাতুহা, আল্লাহ পাক কাফেরদের সম্পর্কে বলছেন যে এরা কি কিয়ামতেরই অপেক্ষায় রয়েছে? ফাহালিয়ানযুরুনা ইল্লা সাআ, এরা কি একমাত্র কিয়ামতের অপেক্ষা রয়েছে, কখন এরা সংশোধন করবে? আনতা আতিয়াহুম বাগতা, যে এই কিয়ামত আকস্মিক ভাবে চলে আসবে, হঠাৎ করে কোনদিন কিয়ামত হয়ে যাবে, এরা মনে করে যে কিয়ামত নেই। অথবা যারা জন্মসূত্রে মুসলিম কিন্তু কাজকর্ম আমল নেই, তাদের অবস্থা কিরকম, যে কিয়ামত অনেক দূরে আছে, কিয়ামত অনেক দূরে আছে। তারপরে প্রত্যেক ব্যক্তির মৌতের সাথে তার কিয়ামত কায়েম হয়ে যায়, হ্যাঁ পারলৌকিক জীবন শুরু হয়ে যায়। মৌত কি আজকাল অধিকাংশ মুসলিম মনে করে আমার মৌত অনেক দূরে, আরে এখন তো বয়স আমার 20 বছর 30 বছর, এখন তো আমার 40 বছর বাঁচবো, এখন অনেক সময় বাঁচবো, অনেক দূরে যেন তার কিয়ামতকে, তার মৌতকে মনে করে থাকে। তো এই এটা তো যে কোনো সময় হঠাৎ চলে আসতে পারে, এক্ষুনি চলে আসতে পারে, আজকেই চলে আসতে পারে, রাতটা পার নাও হইতে পারে, আর সামনে রক্ত নামাজ নাও পেতে পারেন আপনি। আপনার হাতে তো এই সময় দিয়ে দেওয়া হয়নি তুলে, যে আপনি জানছেন যে আমার এতটা সময় আছে, জানা নেই। আল্লাহ পাক বলছে ফাকাত যা আশরা, তো শুনে রাখো যে কিয়ামত কাছাকাছি রয়েছে, এই জন্য কিয়ামতের লক্ষণগুলি চলে এসেছে, কিয়ামতের লক্ষণগুলি চলে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তি একটি লক্ষণ কিয়ামতের। কিয়ামতের যে লক্ষণগুলি রয়েছে সেগুলি দুই ভাগে ভাগ করেছে ওলামারা, ছোট লক্ষণ আর বড় লক্ষণ। ছোট লক্ষণের একটি বড় লক্ষণ ছোটর মধ্যেই, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী চলে এসেছেন, আর কোনো নবী আসবে না কিয়ামত এর পরেই। কিয়ামতের আর একটি লক্ষণ হচ্ছে যে কাফেররা যখন দুর্ভিক্ষ ছিল মক্কার মুশরিকরা, তখন তারা আকাশের দিকে ধোঁয়া দিয়ে, কিয়ামতের আর একটি লক্ষণ তারা দেখেছে যে চন্দ্র বিদীর্ণ হয়েছে। তাদের ওই সময় উপদেশ দেওয়া, উপদেশ নেওয়া কোনো কাজে আসবে না। ফালাম আন্নাহুলা ইলাহিল্লাহ, আল্লাহ পাক নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন যে জেনে রাখো, অর্থাৎ জানো এবং অন্তর থেকে বিশ্বাস করো, জানতেও হবে আর মানতেও হবে আর বাস্তবায়নও করতে হবে। কি সেটা হচ্ছে? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। লা ইলাহা আর এই লা এর খবর হচ্ছে হাক্কুন, মৌজুদুন নয় বরং হাক্কুন, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। কারণ যদি আমাদের ওই দেশি অনুবাদ করা হয়, যেটা আমাদের দেশে করা হয় যে আল্লাহ ছাড়া কেউ মাবুদ নেই, মানে কোনো মাবুদের অস্তিত্ব নেই, কথাটা বাস্তবে ভুল। আল্লাহ ছাড়া অনেক বাতিল মাবুদ রয়েছে, অনেকের পুজো হচ্ছে, অনেকের উপাসনা হচ্ছে, আল্লাহ ছাড়া অনেকের সামনে সেজদা হচ্ছে, অনেকের সামনে ধর্ণা দেওয়া হচ্ছে, কিন্তু এগুলি বাতিল। যালিকা বিআন্নাল্লাহু হুয়াল হাক ওয়া আন্না মা ইয়াদুনা মিন দুনিহিল বাতিল, আল্লাহ ছাড়া অন্যকে যে রাখা হচ্ছে সেগুলি বাতিল। তো আল্লাহ পাক ইরশাদ করছেন যে জেনে রাখো যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। ওয়াস্তাগফির লি যামবিক, আর তোমার ভুল ভ্রান্তির জন্য হে নবী তুমি আল্লাহর কাছে ক্ষমা তলব করো, মার্জনা কামনা করো। মমিনদের জন্য, মমিন পুরুষদের জন্য আর মমিন নারীদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। ওয়াল্লাহু ইয়ালামু তাকাল্লাবাকুম ওয়া মাসওয়াকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গতিবিধি এবং তোমাদের অবস্থান সম্পর্কে অবগত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ভ্রান্তির জন্য মার্জনা কামনা করতে বলা হয়েছে, আস্তাগফিরুল্লাহ পড়ো। তার মানে এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি দ্বারা কোনো কাবিরা গুনাহ বা এরকম হয়েছে, বরং বড় মানুষের ক্ষুদ্র কোনো কিছু ভুল ভ্রান্তি হচ্ছে ভুল, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই নির্দেশ দিয়েছেন। এখানে আমাদের তাফসীর শেষ করছি, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন আপনারা পেশ করতে পারবেন। কিয়ামত হওয়া পর্যন্ত যখন মানুষ কবরে থাকবে, তো কিয়ামত পর্যন্ত তার অবস্থা কি অবস্থা থাকবে? আমাদের ভাই জিজ্ঞেস করছেন কিয়ামত পর্যন্ত যে মানুষ মৌতের পরে অবস্থান করবে বারজাখি জীবনে, সেখানে মানুষের অবস্থা কি হবে? সেখানে সৎকর্মশীলদেরকে আল্লাহ পাক তার নিয়ামত দিয়ে পুরস্কৃত করবেন, সম্মানিত রাখবেন, আরামের জীবন দান করবেন, যেমন কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। আর অসৎ লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দেবেন, কাফেরদের চিরকালের শাস্তি চলতে থাকবে, যারা অবাধ্য মুসলিম, নাফরমান মুসলিম, কিন্তু তাদের মূল ইমান ছিল, ইমানের প্রমাণ স্বরূপ যতটা লাগে ততটা ছিল, তাহলে তাদের জন্য কিছুকাল দীর্ঘকাল শাস্তি হবে, আর তারপরে শাস্তি স্থগিত বন্ধ হয়ে যাবে। আর তাদের যদি কাফফারা হয়ে যায়, গুনাহর মোচন হয়ে যায় এই শাস্তি পেয়ে, কবরের জীবনে শাস্তি পেয়ে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দেবেন। বিচার দিবস পর্যন্ত কি শাস্তিটা চলতে থাকবে? ভাই জিজ্ঞেস করছেন যে বিচার দিবস পর্যন্ত কি শাস্তি থাকবে? হ্যাঁ, বিচার দিবস পর্যন্ত শাস্তি থাকবে, কার? যেই ব্যক্তি কুফুরের অবস্থায় মারা গেছে, যেই ব্যক্তি ইমান ইসলাম ভঙ্গ করে মারা গেছে, যেই ব্যক্তি শিরকের অবস্থায় মারা গেছে, ইমান হারা হয়ে মারা গেছে। বাকি মুমিন মুসলিমের বললাম যে কিছুকাল, যার অল্প অপরাধ রয়েছে কিছুকাল শাস্তি হবে, যার বেশি অপরাধ রয়েছে দীর্ঘকাল শাস্তি হবে, আর তারপরে মাফ পেয়ে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, অনেকেই বলে যে দানি দাঁড়িয়ে খেও না, এটা পশুদের মতো খাওয়া। সূরা মুহাম্মদের যে আয়াতে আছে পশুদের মতো খেও না, তো দানি দাঁড়িয়ে খাওয়াকে এখানে প্রসঙ্গে এনে টানে, তো এই প্রসঙ্গে আপনার কি মতামত? দাঁড়িয়ে খেও না, দাঁড়িয়ে খাওয়া পশুর খাওয়া। দাঁড়িয়ে খাওয়া পশুর কথা হাদিসে নেই, কিন্তু দাঁড়িয়ে খাওয়া নিষেধ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ কিছু হাদিস রয়েছে দাঁড়িয়ে পান করতে নিষেধ করেছেন, আর দাঁড়িয়ে খেতেও নিষেধ করেছেন। পান করার ক্ষেত্রে জমজমের পানি অথবা উজু করার পরে যে অবশিষ্ট পানি, এই পান করার প্রমাণ রয়েছে। এই জন্য দাঁড়িয়ে কখনো প্রয়োজনে পান করার বিষয়টি হয়তো অনুত্তম, নাজায়েজ নয়, কিন্তু অনুত্তম না করাই ভালো, তবে করা যেতে পারে। কিন্তু আহারের ক্ষেত্রে, খাওয়া দাওয়ার ক্ষেত্রে কোনো প্রমাণ নেই দাঁড়িয়ে খাওয়ার, সেজন্য একজন মুসলিমের জন্য এটা জায়েজ নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের বর্তমানে যে ছাত্ররা ইসলামী শিক্ষাকে ত্যাগ দিয়ে বাতিল পণ্ডিতদের শিক্ষাকে আগ্রহীত হচ্ছে, এই নিয়ে আমাদের কি বলবেন? ইসলামের নীতিমালা হচ্ছে শিক্ষার ক্ষেত্রে যে যে কোনো উপকারী বিদ্যা শেখা যাবে। তবে একজন মুমিন মুসলিম প্রথম তার আল্লাহ সম্পর্কে জানবে, তার রাসূল সম্পর্কে জানবে এবং আল্লাহ পাকের নাজিলকৃত দিন সম্পর্কে জানবে। এটা প্রত্যেকে জানতে হবে। আর এটা সর্বনিম্ন যা দিয়ে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী সুন্দর করে করতে পারে, যা বিশ্বাস করতে হবে তা জানতে পারে, যেভাবে ইসলামিক চরিত্র গঠন হতে পারে তা যেন জানতে পারে, হালাল হারাম জানতে পারে, এতটা জেনে নেওয়ার পরে দুনিয়ার যে কোনো উপকারী শিক্ষা, বৈধ শিক্ষা শিখতে পারে। শুধু নিষিদ্ধ হচ্ছে হারাম শিক্ষা, যে শিক্ষা হচ্ছে শিরকি কুফরি শিক্ষা। সুতরাং স্কুল কলেজে পড়াশোনা, মেডিকেল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা কোনো অবৈধ জিনিস নয়, বরং আল্লাহ পাক এটার জন্য উৎসাহিত করেছেন। আল্লাহ বলছেন ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়াতে তোমার যে অংশ আছে সেটা তুমি উপেক্ষা করিও না, ভুলিও না। দুনিয়া তো তোমাদের অংশ আছে, পৃথিবীর নেতৃত্ব দিতে হবে, সুতরাং তোমাদেরকে সেটাও নিতে হবে। ও আহসান কামা আহসান আল্লাহ, আল্লাহ অনুগ্রহ করেছেন তোমরা অনুগ্রহ করো মানুষের সাথে বা ভালো আচরণ করো। তো দুটোকে আল্লাহ একত্রিত করতে বলেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ ইহকালের কল্যাণ দান করো আর পরকালের কল্যাণ দান করো, দুটোই আল্লাহ চাইতে বলেছেন। আর ইসলামের নীতিমালা হচ্ছে দুটো শিক্ষাকে একসাথে নিয়ে চলার চেষ্টা করতে হবে। যেমন আলহামদুলিল্লাহ আরব দেশগুলিতে রয়েছে যে ক্লাস ওয়ান থেকে ইসলামও শিখে আর দুনিয়ার যে সব সাবজেক্ট সেগুলিও শিখে, কিন্তু শুধু নিছক দুনিয়া শিখলো আর দিন সম্পর্কে কিছু জানলো না, এটা হচ্ছে অন ইসলামিক জীবন। এইরকম বাপ মাকে জবাব দিতে হবে ছেলে মেয়েদের ক্ষেত্রে। আর ওই ছেলে বড় হওয়ার পর যদি এইরকম শিক্ষা করে, দুনিয়া জানলো কিন্তু তার দিন জানলো না, তা আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ব্যক্তিগত প্রশ্ন হলো যে হাদিস এবং কোরআন দুটোর মধ্যেই যে হাদিসের কোনো এক টুকরো বিন্দু পরিমাণও যদি জানা থাকে তো অপর ভাইকে পৌঁছে দেওয়া, এবং আল কোরআন থেকেও ঠিক তেমনি অনুরূপ যদি একটি আয়াতের এক ক্ষুদ্রতম জানা থাকে তবুও অপর ভাইকে পৌঁছে দেওয়া। আমার ব্যক্তিগত প্রশ্ন ভিতরে যে ফাইট হচ্ছে সেটা হচ্ছে যে আমি হাদিস কোরআন যতটুকুই জানি সেইটোর মধ্যে যে সম্পূর্ণ আমার মধ্যে আমল আছে এটাই কম বেশি নিয়ে আমি অপর ভাইকে হয়তো বলতে গিয়েও সাইড আউট হয় যে আমার মধ্যে আমল তো কম, আমি কি করে ওই ভাইকে বলবো। তো এই ব্যাপারে আল্লাহ পাক কোনো পারমিশন দিয়েছেন কি না? আমাদের ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে অনেক সময় আমি কিছু জানি কিন্তু ওগুলোকে আমি কাজে পরিণত করতে পারি না, আমল করতে পারি না, হয়তো তো অন্যকে কি ওই ভালো উপদেশগুলি দিতে পারবো, অথবা যে ভুলগুলি আমার মধ্যে রয়েছে সে সম্পর্কে আমি তাদেরকে উপদেশ দিতে পারবো যে এই ভুলে অন্যায় কাজ করিও না। করতে পারবেন, কিন্তু আপনি গুনাহগার হবেন যদি আপনার এই চরিত্র থাকে যে অন্যদেরকে তো ভালো কথা বলেন, ভালো শিক্ষা দেন, আর নিজেকেই আপনি ভালো দিয়ে সুশোভিত করেন না, সাজান না। এই জন্য আল্লাহ বলছেন আতা মরুনান্নাস বীর, মানুষকে তোমরা ভালো কাজের নির্দেশ দাও, ও তানসাউ আনফুসুক, আর নিজেদেরকে ভুলে যাও, নিজের সংশোধন করো না। এটা আল্লাহ পাক অপরাধ বলে উল্লেখ করেছে। তার মানে এই নয় যে যদি ব্যক্তিগত কোনো ত্রুটি থাকেও সেজন্য আপনি হক কথা সত্য কথা বলবেন না, অবশ্যই বলবেন, কিন্তু তার সাথে সাথে নিজেকে একটু অলঙ্কৃত করার চেষ্টা করবেন যে আমিও ওই রকম চরিত্রে রই। তাহলে হবে কি, আল্লাহ বরকত দেবেন আপনার জীবনে, আপনার কথাতে প্রতিক্রিয়া হবে, তাসির হবে, যা দিয়ে মানুষের লাভবান হবে। এখান থেকে আমাদের সময় শেষ হয়েছে। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।